بسم الله الرحمن الرحيم دايا موي پروم دايلو اللار نامي تبت يدا أبي لهب وتب ধ্বংস হোক আবুল হাবের দুই হস্ত এবং ধ্বংস হোক সে নিজেও ما أغنى عنه ماله وما كسب উহার ধন সম্পদ ও উহার উপার্জন উহার কোনো কাজে আসে নাই سيصلى نارا ذات لهب অচিরেই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে وامرأته حمالة الحطب এবং তাহার স্ত্রীও যে ইন্ধন বহন করে في جيدها حبل من مسد তাহার গলদেশে পাকানো রজ্জু